এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আরেক হাদিসে রাসূল বলেন, শেষ বিচারের দিনটা কোন দিন? হাশরের দিন। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবেন না, আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবেন না। বুঝে থাকে বলুন, সকল নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম কার উম্মত জান্নাতে প্রবেশ করে? এই নবী উম্মতকে যে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সকল নবীর উম্মতের উপর, এর একটা মাত্র নিদর্শন, একটা মাত্র লক্ষণ, যে আল্লাহ শেষ বিচারের দিন কোন নবীর উম্মতকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে দেবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত জান্নাতে প্রবেশ করবে। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সেটা তো হল পরকালের ব্যাপার, দুনিয়াতে কোন কারণে এই উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন। আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এই নবীর উম্মতকে সম্বোধন করে করে বলেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনূ শুহাদা আলান নাস ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, যেমন ভাবে আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, তেমনি ভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করেছি। আমাদের কিবলা সকল উম্মতের কিবলার চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। অন্য আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছি, শ্রেষ্ঠ উম্মত বানাইছি, যত কারণে তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছি, এর মধ্যে একটা কারণ হল দুনিয়ার জীবনে অন্য নবীর উম্মতেরা নবীর দায়িত্বটা ধরে রাখতে পারেনি। নবী বিদায় হয়ে গেছেন, নবীর উম্মতের কেউ নবীর দায়িত্ব পালন করতে পারেনি। নবীর দায়িত্ব হল দুই জায়গা, একটা হল আল্লাহর গন্ডাকে আল্লাহর পথে ডাকা, এটাকে আল্লাহর ভাষায় বলে দাওয়াত, আরেকটা হল আল্লাহর গন্ডার কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, এটাকে আল্লাহর ভাষায় বলে তবলীগ। আল্লাহর পথে ডাকার নাম দাওয়াত, আল্লাহর কথা পৌঁছে দেওয়ার নাম এই দাওয়াত ও তবলীগ। এই দুই কাজের জন্য আল্লাহ দুনিয়াতে সমস্ত নবী করে, এই দুই কাজের ভিতরে রয়েছে মানব জাতির চিরস্থায়ী হেদায়ত। সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াত ও তবলীগের কাজ করেছেন। নবী রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যদি উম্মতেরা নবী রাসূলগণের এই দাওয়াত ও তবলীগের দায়িত্ব ধরে রাখতে পারত, তাহলে তারাও শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা লাভ করতে পারত। কিন্তু আগেকার যুগে নবী রাসূলগণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তাদের উম্মতেরা নবীগণের এই দুইটা দায়িত্ব দাওয়াত ও তবলীগের কাজ ধরে রাখতে পারেনি, যে কারণে আল্লাহ একই সময়ে একই দেশে একই অঞ্চলে একই ঘরের ভিতরে একসাথে একাধিক নবী পাঠিয়েছেন। থেকে আগের বছর জন্মগ্রহণ করলেন। পরের বছর হযরত মূসা আলাইহিসসালাম একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন। আগের বছর এক নবী যেই ঘরে জন্ম হলেন, পরের বছর আরেক নবী একই মায়ের ঘরে জন্ম হইলেন। এর দ্বারা বুঝতে পারলেন কিনা আল্লাহ একই ঘরের মধ্যে অনেক একাধিক নবী বাড়াইছেন, একই ঘরের মধ্যে একাধিক নবী বাড়াইছেন। কেন? উম্মত নবীর কাজ ধরে রাখতে পেরেছিল না পারেনি? কোন নবীর উম্মত এই দাওয়াত তবলীগের কাজ ধরে রাখতে পারেনি। তাই আল্লাহ আগেকার যুগে একই সময়ে দুনিয়াতে অসংখ্য অবলিত নবী রসুল পাঠিয়েছেন, কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যেহেতু শেষ নবী, এই আলোচনা আগে হয়ে গেছে, মোহাম্মদ রসুল্লাহ যেহেতু শেষ নবী, উনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আরো নতুন নতুন নবী পাঠাবার ব্যবস্থা বাকি আছে নাকি নাই? এই নবীর উম্মত যদি দাওয়াত তবলীগের কাজটা ধরে রাখতে পারে না, তাহলে নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর করেই আগের নবীগণের মতো এই নবীর উম্মত যদি সবল বলে বেঈমান কাফের হয়ে যায়, দুনিয়া তখনই ধ্বংস হয়ে যায়। অনাগত মানব সন্তানেরা দুনিয়াকে আগমন করা পথ বাকিটা ঘেরা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াত তবলীগের দায়িত্ব এই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত দাওয়াত তবলীগের দায়িত্ব এই উম্মতের হাতে অর্পণ করেছেন। এই জন্য বলেছেন তোমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। ওদের দেখে বলুন আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর দাওয়াত তবলীগের কাজ বন্ধ, কিয়ামত পর্যন্ত চালু? নবী রসুলগণের দ্বারা না শেষ নবীর উম্মতের দ্বারা? এই কাজটা আরো কোন নবীর উম্মত করতে পেরেছিল? এই জন্য তারা কেউ শ্রেষ্ঠ উম্মত হতে পারেনি। নবীগণের এই দুই দায়িত্ব দাওয়াত তবলীগের কাজ যেহেতু শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত চালু রাখবে, এই জন্য আল্লাহ বলেন মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই সমস্ত কাজের জন্যই আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়ার সৌভাগ্য দান করছি। আমাদের নবী শ্রেষ্ঠ নবী হয়েছেন যত কারণে, এর মধ্যে একটা হলো হকের উন্মত, আর এই নবীর উন্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উন্মত বানাইছেন যত কারণে, এর মধ্যে একটা হলো দাওয়াত তবলীগ, এর মধ্যে একটা হলো দাওয়াত তবলীগ। বলতে পারেন দাওয়াত কথার অর্থ কি? মানুষকে আল্লাহর হতে ডাকা। দাওয়াত কথার অর্থ কি? আল্লাহর পথে ডাকা। আর তবলীগ কথার অর্থ কি? মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া, মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। এটা ওয়াজ মাহফিলের দ্বারাও হয় না, হয় না? এখানে কি দাওয়াত তবলীগের কাজ হচ্ছে না? আপনাদের কি কি আল্লাহর পথে ডাকা হচ্ছে না? আপনাদের কাছে কি আল্লাহর কথা পৌঁছে দেওয়া হচ্ছে না? ওয়াজ মাহফিলের দ্বারাও দাওয়াত তবলীগের কাজ হয়, তফসির মাহফিলের দ্বারাও দাওয়াত তবলীগের কাজ হয়, দর্শক তদ্বিষের দ্বারা মাদ্রাসার লেখাপড়ার দ্বারাও দাওয়াত তবলীগের কাজ হয়। কিন্তু সারা দুনিয়া জুড়ে একই নিয়ম শৃঙ্খলা মাতে হয় না, সারা দুনিয়া জুড়ে একই নিয়ম শৃঙ্খলা মাতে হয় না। এবং এই যে ওয়াজ মাহফিলের দ্বারা দাওয়াত তবলীগের কাজ হয়, এতে ধরুন কথার কথা আমাকে আপনারা সুদূর স্বাস্থ্যবন থেকে দাওয়াত করে এনেছেন, আমাকে এখান পর্যন্ত পৌঁছাইতে এই স্পিড বোট আপনারা ভাড়া করেছেন হাজার হাজার টাকা, তাতে ভাড়া দিতে হবে কতদিনের জন্য? মাত্র একদিনের জন্য। তাই দাওয়াত তবলীগের কাজ ওয়াজ মাহফিলের দ্বারাও হয় বিনা খরচে, না অনেক ব্যয়বহুল, ব্যয়বহুল। তাহলে দাওয়াত তবলীগের কাজের যত পদ্ধতি রাসূলের যুগ থেকে দুনিয়াতে চালু ছিল, এই পদ্ধতিগুলি একদিকে সারা দুনিয়াতে একই নিয়ম শৃঙ্খলা মতে চলে না, অপরদিকে অনেক ব্যয়বহুল। কাজেই একই নিয়ম শৃঙ্খলা মতে যদি সারা দুনিয়াতে দাওয়াত তবলীগের কাজ চলতে পারে, এবং এই ব্যয়টা যদি যারা ব্যবস্থা করেন তাদের উপর না ফেলে যারা দাওয়াত তবলীগের অংশগ্রহণ করবে তারা যদি যার যার খরচটা নিজের পকেট থেকে বহন করে, তাহলে ব্যয়বহুল হয় না স্বল্প ব্যয়ে কারে? তাহলে এইরকম একটা ব্যবস্থা সারা দুনিয়া জুড়ে করা দরকার, থাকা দরকার। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হযরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বর্তমান বিশ্বজুড়া তবলিগী জমাতের ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থার মাধ্যমে আঞ্চলিকভাবে দাওয়াত ও তবলিগের কাজ চলছে, আন্তর্জাতিকভাবে চলছে। যেই নিয়ম শৃঙ্খলা মতে বাংলাদেশে চলছে, একই নিয়ম শৃঙ্খলা মতে ভারতে চলছে, একই নিয়ম শৃঙ্খলা মতে পাকিস্তান চলছে, একই নিয়ম শৃঙ্খলা মতে আফগানিস্তান চলছে, একই নিয়ম শৃঙ্খলা মতে ইরানে চলছে, ইরাকে চলছে, একই নিয়ম শৃঙ্খলা মতে ইউরোপে চলছে, একই নিয়ম শৃঙ্খলা মতে আমেরিকায় চলছে, একই নিয়ম শৃঙ্খলা মতে কানাডায় চলছে। এক কথায় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বর্তমান বিশ্বের সর্বাঞ্চলে একই নিয়ম শৃঙ্খলা মতে অতি স্বল্প ব্যয়ের মাধ্যমে যে দাওয়াত ও তবলিগের কাজ চলেছে, সেটা হল হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জারি করা, চালু করা তবলিগী জমাতের দ্বারা চলছে। এখানে যারা যাবেন এদের খরচ অন্য কেউ যোগাতে হয় না, নিজেদের পকেটের পয়সা খরচ করে না, অন্য কেউ যোগাতে হয় না, নিজেদের পকেটের পয়সা খরচ করে যান। বিভিন্ন এলাকায় বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, না সারা দুনিয়াতে একই নিয়ম শৃঙ্খলা, সারা দুনিয়াতে একই নিয়ম শৃঙ্খলা মতে চলে। সুতরাং আন্তর্জাতিকভাবে এই দাওয়াত ও তবলিগের কাজ বর্তমান বিশ্বে যারা ধরে রেখেছেন, এরা হলেন একমাত্র বিশ্বজোড়া তবলিগী জমাত, একমাত্র বিশ্বজোড়া তবলিগী জমাত। এই তবলিগী জমাতে যে দাওয়াত ও তবলিগের কাজ সারা বিশ্বজুড়ে চালু করেছে, এদের এখানে মৌলিকভাবে ছয়টা কথার তবলিগ করা হয়। একটা কথা হলো কালেমা, দ্বিতীয়টা হলো নামাজ, তৃতীয়টা হলো এলেম ও জিকির, চতুর্থটা হলো একরামুল মুসলিমিন, পঞ্চমটা হলো সহি নিয়ত, ষষ্ঠটা হলো নফর ফি সাবিলিল্লাহ। এক নম্বর কালেমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর এলেম ও জিকির, চার নম্বর একরামুল মুসলিমিন, এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান করবে, মর্যাদা দিবে, স্নেহ করে, পাঁচ নম্বর হল সকল প্রকার সোয়াবের কাজ আল্লাহকে খুশি করার জন্য করবে, এটার নাম সহি নিয়ত, আর ছয় নম্বর হল আল্লাহর দিনের কাজের জন্য কিছু সময় দেয় তবে, এটার নাম নফর ফি সাবিলিল্লাহ। কথা কথা এই ছয় কথার তবলিগ হয় ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির চালু করা বিশ্বজোড়া তবলিগী জমাতে, কত কথার তবলিগ হয়, ছয় কথার তবলিগ হয়। এখানে বিরাট প্রশ্ন, এই ছয় কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কোন কথা নাই, এই ছয় কথার মধ্যে হজ করার কথা নাই, আছে ছয় কথা। আবারও বলি, আপনারা আঙ্গুলে গণবেন আর মনে মনে লক্ষ্য রাখবেন কত নম্বরে রমজানের রোজার কথা আছে আর কত নম্বরে বেতুল্লাহ শরীফের হজ জিয়ারতের কথা আছে। এক নম্বর কালেমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর ইলমে জিকির, চার নম্বর একরামুল মুসলিমিন, পাঁচ নম্বর সহি নিয়ত, ছয় নম্বর নফর ফি সাবিলিল্লাহ। কত নম্বরে বেতুল্লাহ শরীফের হজ জিয়ারত নাই, যে ছয় কথার মধ্যে রমজানের রোজা রাখার কথা নাই, যে ছয় কথার মধ্যে বাইতুল্লাহ শরীফের হজ জিয়ারত করার কথা নাই, এমন ছয় কথা এটা ইসলামী তবলিগ কিভাবে হতে পারে? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন, প্রশ্ন বুঝে আসলো কিনা? এই ধরনের বহুমুখী প্রশ্ন বর্তমান বিশ্বজোড়া তবলিগী জমাতের বিরুদ্ধে যারা বুঝেন না তাদের পক্ষ থেকে করা হয়ে থাকে। আমি ধরে নেব বুঝেন না, কেউ যদি বুঝে শুনে প্রশ্ন করে তাহলে তার জবাব আপনি মরণ পর্যন্ত দিতে থাকে, আর সে মানবে না। মানুষের গুণ দুই প্রকারের আছে, একটা বাস্তব গুণ কলক জাগ্রত দেখে ঘুমের ভান করা, বুঝলেন? ঘুম কত রকমের আছে, একটা ঘুমের ভান করা। বাস্তবে যদি কেউ ঘুমিয়ে থাকে আর এক ডাক দিলে ঘুম না বাংলে, দুই ডাক দিলে বাংলে, দুই ডাক দিলে ঘুম না বাংলে, তিন ডাক দিলে বাংলে, তিন ডাক দিলে যদি ঘুম না বাংলে ধাক্কা দিলে তো বাংলেই ঘুমন্ত লোকটাকে ধাক্কা মারলে ঘুমন্ত না বাঙ্গল। কিন্তু আসলে যে ঘুমাইছে না, ঘুমের বান করছে, ডাকতে ডাকতে আমি গলা ভাঙ্গে হয়ে গেল, ঘুম ভাঙবে না তার, কারণ আসলেই সে ঘুমে নয়। যারা কোন কথা বুঝে না এদেরকে বুঝানো যায়, কিন্তু যারা বুঝে শুনে মানে না, যারা জাগ্রত ঘুমের ভান করার মতো, এদেরকে জীবন বর বুঝাইলেও বুঝবে না। এজন্য আমি ধরে নেব এই বর্তমানে বিশ্বজোড়া তবলিগী জমাতের ব্যাপারে যাদের এইরকম কিছু প্রশ্ন আছে, এই ছয় রাষ্ট্র কথার থেকে এই ছয় কথার তবলিগ, যার মধ্যে রমজানে রোজার কথা নাই, ছয় কথার তবলিগ যার মধ্যে বাইতুল্লাহ শরীফের হজ জিয়ারতের কথা নাই, এটা ইসলামী তবলিগ কিভাবে হয়, এই প্রশ্ন যারা করেন আমি ধরে নেব, এরা না বুঝার কারণে করেন, আমি ধরে নেব, আমি ধরে নেব তারা না বুঝার কারণে করেন। কাজেই আমি যেমন তাদেরকে সরল মনে করি, আমি নিজেও তাদেরকে সরলভাবে বুঝাতে চাই। কিভাবে সরলভাবে? পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় এমন আছে যেখানে আল্লাহ ছয় কথা বলেছেন, রোজার কথা বলেননি, হজের কথা বলেননি, হেদায়েত পাবে বলেছেন, চিরস্থায়ী জান্নাতি হবে বলেছেন। কুরআনের মধ্যে এইরকম বিভিন্ন জায়গায় ছয় কথা বলেছেন আল্লাহ, রোজার কথা বলেননি, হজের কথা ছাড়া, রোজার কথা ছাড়া, হজের কথা ছাড়া ছয় কথা বলেছেন, বলে বলেছেন এই ছয় কাজ যারা করবে এরা কুরআনের হেদায়েত পাবে। আরেক জায়গায় ছয় কথা বলেছেন, বলার পরে বলেছেন এই ছয় কথা যারা পালন করবে এরা চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। আমি উদাহরণ বলি আপনাদের সামনে তুলে ধরি একটা একটা করে। পবিত্র কোরআনের শুরুতেই সবচেয়ে বড় সুরা হল সুরাতুল বাকারা, সবচেয়ে বড় সুরা হল সুরাতুল বাকারা। সুরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলেন, জালিকাল কিতাবুল আরাই বাকি, এই কিতাব যে আল্লাহর নাজিল করা এতে কোন সন্দেহ নাই। কেন নাজিল করলেন? হুদাল্লিল মুত্তাকিন, হুদাবিনদের হেদায়েতের জন্য। মুত্তাকিন কারা এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বানা অবস্থায় ইমান আনবে যারা। দুই নম্বরে ওয়া ইউকিমুনা সালাত, নামাজ কায়েম করবে যারা। তিন নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর বিধান মতে খরচ করবে যারা। চার নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার কাছে নাযিলকৃত কুরআন বিশ্বাস করবে যারা। পাঁচ নম্বরে অমা উন দিলামি মুখাবিক, আপনার পূর্বে যত আসমানি কিতাব নাযিল করা হয়েছে সেগুলিকেও আসমানি কিতাব মানবে যারা। ছয় নম্বরে কবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি ইয়াকিন রাখবে যারা। এক নম্বরে গাড়ি বানা অবস্থায় ইমান আনবে, দুই নম্বরে নামাজ কায়েম করবে, তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, চার নম্বরে কুরআন বিশ্বাস করবে, পাঁচ নম্বরে অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, ছয় নম্বরে পরকাল বিশ্বাস করবে। কত নম্বরে বলেছেন আল্লাহ রমজান মাসে রোজা রাখবে যারা? কত নম্বরে আল্লাহ বলেছেন বাইতুল্লাহ শরীফের হজ জিয়ারত করবে যারা? নাই। এই রোজার কথা না বলে, হজের কথা না বলে, ছয়টা কথা বলে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম, এই ছয় কথা পালন করবেওয়ালারা আল্লাহর হেদায়েত প্রাপ্ত। বা উলাইকা হুমুল মুফলিহুন, এদের জীবন সফল। এই জীবন সফলের ব্যাখ্যায় অন্য আয়াতে আল্লাহ বলেন মান যুজ্জিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পাবে, জান্নাতে প্রবেশ করতে পারে, তার জীবন সফল। তাইলে এমন ছয় কথা আল্লাহ কোরআনে বলেছেন, যে ছয় কথার মধ্যে রোজার কথা নাই, যে ছয় কথার মধ্যে হজের কথা নাই, কিন্তু এই ছয় কথা পালন করেই হেদায়েত পাবে আল্লাহ বলেছেন, এই ছয় কথা পালন করেই জীবন সফল হবে আল্লাহ বলেছেন। তাহলে রোজার কথা আর হজের কথা না থাকলে যদি ছয় কথা ইসলামী তবলিগ হতে পারে না, এমন ছয় কথা বলা কুরআন ইসলামী কুরআন কেমন ভাবে হতে পারে? প্রশ্নটা করুন, এখন জবাব ইনশাআল্লাহ একটু পারেন যদি আপনারা। তারপরে আবার দেখুন কুরআন শরীফের ১৮ পারা এর শুরুতে সূরা মুমিনুনের প্রথম থেকে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণ সফল, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা এক নম্বরে, দুই নম্বরগুলি তো আঙ্গুলে বন্ধেন আর মনে মনে লক্ষ্য রাখবেন কত নম্বরে রমজানের রোজার কথা বলা হয় আর কত নম্বরে বাইতুল্লাহ শরীফের হজ জিয়ারতের কথা বলা হয়। আল্লাহ বলেন যারা এক নম্বরে নামাজে মনোযোগী হবে, দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেবে, তিন নম্বরে আত্মা পবিত্র করে নেবে, চার নম্বরে চরিত্র হেফাজতে রাখবে, পাঁচ নম্বরে ওয়াদা পুরা করবে আমানত রক্ষা করবে, ছয় নম্বরে সময় মতে নামাজ আদায় করবে। এই ছয় কথা বলে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা আল-ফিরদাউসা হুম ফিহা খালিদুন, চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ, কতটা কাজ ছয়। এক নম্বরে নমাজে মনোযোগী হবে, দুই নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেবে, তিন নম্বরে আত্মা পবিত্র করে দেবে, চার নম্বরে চরিত্র সংরক্ষণ করবে, পাঁচ নম্বরে ওয়াদা পুরা করবে আমানত রক্ষা করবে, ছয় নম্বরে সময় মতো নমাজ আদায় করবে। আল্লাহ বলেন চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের অধিকারী। কত নম্বরে বলেছেন যারা রমজান মাসে রোজা রাখবে? নাই। কত নম্বরে আল্লাহ বলেছেন বাইতুল্লাহ শরীফের হজ জিয়ারত করবে? নাই। তাহলে কি আসলে এই রোজা আর হজ ইসলামের কিছু নয়? কথা বলেন, আসলে কি রোজা ইসলামের কিছু নয়? আসলে কি হজ ইসলামের কিছু নয়? গেল কোথা? ছয় কথার ভিতরে নাই কেন? যে কারণে কুরআনের ছয় কথার ভিতরে রোজা আর হজের কথা নাই, এই কারণে তবলিগের ছয় কথার ভিতরে রোজা আর হজের কথা নাই। আসলে নাই নয়, আছে। আসলে এই নাই না আছে, কিভাবে আছে এবার বোঝার চেষ্টা করুন, কিভাবে আছে? আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন শহরে এক রকমের আগরবাতি বিক্রি হয়, এটার নাম ফোর ইন ওয়ান। ফোর ইন ওয়ান বাংলা অর্থটা বলতে পারেন? যাও একের ভিতর চান, এক প্যাকেট কিনবেন বাংলার ভিতরে আরো এক প্যাকেট পাইবেন, এই জন্য নাম দিছে ফোর ইন ওয়ান। বলুন দেখার সময় কথা দেখা যায়, ভিতরে কথা পাওয়া যায়, ঠিক তেমনি করে আল্লাহ কুরআনের যত জায়গায় ছয় কথা বলেছেন, এই ছয় কথাই ইসলামের সব কথা নয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আল ঈমান বিদ্রুম ওয়া সাবউনা শুরাতান আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযান আত-তারিক আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসলামের সর্বমোট ৭৭ কথা, ইসলামের কথা সর্বমোট ৭৭। আল্লাহ বলছেন কথা ছয়টা, আল্লাহ কুরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলছেন কথা ছয়টা, আসলে এই ছয়টা না ৭৭টা। এলে পাখি ৭১টা গেল কথা, যেমন ভাবে ফোর ইন ওয়ান আগরবাতি একটা প্যাকেটের ভিতরেই থাকতে আছে, উহার দিক থেকে দেখা না গেল বাংলাই হওয়া যায়, ঠিক তেমনি বলে এই ছয় কথার ভিতরেই ৭৭ কথা আছে, ছয় কথার তর্জমা শুনলে দেখা না গেলেও প্যাকার ভিতরে অবশ্যই পাওয়া যায়। ওইখানে যেমন ফোর ইন ওয়ান, ঠিক তেমনি ভাবে এখানেও ৭৭ ইন ৬, ওইখানে যেমন ফোর ইন ওয়ান তেমনি বলে এখানে ৭৭ ইন ৬, ওইখানে এখানে যেমন একের ভিতর চার, এখানে ছয়ের ভিতর সাতাত্তর, ছয়ের ভিতর সাতাত্তর, কেমনে কেমনে ছয়ের ভিতর সাতাত্তর আমি কি একটু খুলে দেখাই দিব আপনাদেরকে, দেখার চেষ্টা করুন। প্রথমে সুরাতুল বাকারা শুরুতে আল্লাহ কি বলেছিলেন, এক নম্বরে গাইডানা অবস্থায় ইমান আনবে, দুই নম্বরে নামাজ কায়েম করবে, তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, চার নম্বরে মনে আছে কারো কুরআন বিশ্বাস করবে, চার নম্বরে কুরআন বিশ্বাস করবে, পাঁচ নম্বরে অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, ছয় নম্বরে পরকালের ইকিন রাখবে। এই তো ছয়টা, এই তো ছয়টা। এক নম্বরে গাইবানা অবস্থা ইমান আনবে, দুই নম্বরে নামাজ কায়েম করে, তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করে, বলতে পারেন কেউ চার নম্বরে কি করবে, কোরআন বিশ্বাস, চার নম্বরে কোরআন বিশ্বাস করবে, কোরআনের কতটুকু বিশ্বাস করবে, সবটুকু, কোরআনের সবটুকুর মধ্যে এইটুকু আছে কিনা দেখুন তো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন উকাল্লিম নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আমান শাহিদা মিনকুম আশহাবা ফালিয়াকুমহু আমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামি বুখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমজান মাস যেই পাইলে তার জন্য এই রোজা রাখা ফরজ হবে। কোরআনে এই আয়াতটাও আছে, এটা চার নম্বরে কোরআন বিশ্বাস করবে, রোজা একটা খুইয়া না লইয়া আছে এই চার নম্বরের ভিতরে রোজা হ। এরপরে দেখুন চার নম্বরে যে কোরআন বিশ্বাস করবে, এই কোরআনে সেই আয়াতটাও আছে কিনা যে আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ জিয়ারতের সামর্থ্য রাখে তার জন্য হজ করা বড় ধরে। এটাও কোরআনে আছে কিনা, চার নম্বরে যে কোরআন বিশ্বাস করবে রোজার আয়াত থইয়া না লইয়া হজের আয়াত থইয়া না লইয়া ছয়টার ভিতরে রোজাও আছে কিনা, ছয়টার ভিতরে হজ আছে। এই জন্য বলেছি ওইখানে যেমন ফোর ইন ওয়ান বলা হয়, এখানে সেভেন কি সেভেন ইন সিক্স বলা হয়েছে। এখানে যেমন একের ভিতরে চারটে আছে, এখানে ছয়টার ভিতরে সাতাত্তরটা আছে। এবার আসুন যাই সুরাতুল মুমিনুনের প্রথম দিকের ছয় কথা। এক নম্বর কথা মনোযোগে নামাজ আদায় করে, দুই নম্বর কথা অনাত্মক কাজ ছেড়ে দেবে, তিন নম্বর কথা চরিত্র হেফাজত করবে, তিন নম্বর কথা আত্মা পবিত্র করবে, চার নম্বর কথা চরিত্র হেফাজত করবে, পাঁচ নম্বর কথা আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবে। সপ্তম্বর কথাটা কি, আল্লাহর দেওয়া আমানত বন্দার কাছে, আল্লাহর দেওয়া যত আমানত আছে এর মধ্যে মূল আমানত হল ইসপারা কোরআন। ইসপারা কোরআন যদি বন্দার কাছে আল্লাহর দেওয়া আমানত থাকে, এই আমানত রক্ষা করবে হজের আয়াত বাদ দিয়া, সহ ই আমানত রক্ষা করবে রোজার আয়াত বাদ দিয়া না সহ, তাহলে ছয়টার ভিতরে হজ হওয়া যায়, ছয়টার ভিতরে রোজা হওয়া যায়, এমনি হওয়া যায় না বানলে হওয়া যায়, বানলে হওয়া যায়। কাজেই সুরাতুল বাকারার শুরুতে যে ছয় কথা, এই ছয় কথার ভিতরেই যেমন ভাবে সতচ্চর কথা আছে, তেমনি ভাবে সুরায়ে মুমিনুনের প্রথম দিকে যে ছয় কথা, এই ছয় কথার ভিতরেও সাতাত্তরটা আছে, সাতাত্তরটার মধ্যে একটা রোজাও আছে, সাতাত্তরটার মধ্যে হজও আছে। সুতরাং কোরআনের ছয় কথা রোজা আর হজ বাদ দিয়া না সহ, ঠিক তেমনি ভাবে তবলিগের ছয় কথার মধ্যেও সাতাত্তরটা আছে। এবার আমরা দেখার চেষ্টা করি তবলিগের ছয় কথার ভিতরে সাতাত্তরটা কিভাবে, তবলিগের ছয় কথার প্রথম কথা কি কালেমা, দুই নম্বরটা কি নামাজ, তিন নম্বরটা কি এলেম, ও একটা কথা দুইটা, এলেম ও দেখি একটা কথা দুইটা, দুইটা এক নম্বর বেলায় যাবে না, এটা একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব আপনাদের জানা দেখা দরকার। এলেন ও দুই কথারে এক কথা বানিয়ে একখানে কথা বানিয়েছে, বলেন দুই কথারে দুই কথা বানিয়ে একখানে কথা বানিয়েছে, দুই কথারে এক কথা বানিয়ে একখানে কথা বানিয়েছে। কারণে না কারণ আছে, কারণ আছে, কারণ কি? কারণ হইল এলেন ছাড়া দিকির বুঝবেই না, এলেন ছাড়া দিকির কেমনে করতে হয় জানবেই না, আর দিকির ছাড়া এলেন কোন কাজে লাগবেই না। সুতরাং একটা ছাড়া আর একটা হয় না, একটা ছাড়া আর একটা হয় না। এলেন ছাড়া দিকির করা চিনবেই না, এলেন ছাড়া দিকির করা চিনবেই না, আর জিকির ছাড়া এলেন কোন কাজেই লাগবে না, জিকির ছাড়া এলেন কোন কাজেই লাগবে না। কাজে এলেন আর জিকির যদি একটা দুইটা দেখা যায়, আসলে দুইটা মিললে একটা, আসলে দুইটা মিলে একটা। এলেন ছাড়া জিকির বুঝবেই না কিভাবে? জিকির শব্দের অর্থ আলোচনা, স্মরণ করা হয়, জিকির শব্দের এক অর্থ আলোচনা করা, আর এক অর্থ স্মরণ করা। আল্লাহ জিকির করার কথা আল্লাহ কোরআনে বহু আয়াতে বারবার বলেছেন, এমনকি আল্লাহ কোন কোন আয়াতে বলেছেন বেশি বেশি জিকির করো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন এত বেশি জিকির করো আল্লাহ যে তোমার জিকিরের অবস্থা দেখে মুখে যেন তোমাকে পাগল লয়। বলুন আল্লাহ জিকির করার কথা, বেশি বেশি জিকির করার কথা কোরআন হাদিসে আছে কি নাই? আছে। কিন্তু এই জিকিরটা কিভাবে করতে হবে, জিকির কত প্রকার, কে কি? এলেম ছাড়া বুঝবেই না করবে দুইয়ের কথা। জিকির কত প্রকার ও কি কি, কোন প্রকার জিকির কিভাবে করতে হয়, এলেম ছাড়া বুঝবেই না, কথা বুঝতে পারলেন? তাহলে জিকির এলেম ছাড়া হয়, আর যার এলেম আছে জিকির নাই তার এলেম কোন কাজেরই না। সুতরাং জিকির ছাড়া এলেম পুরাপুরি হয় না, এলেম ছাড়া জিকির পুরাপুরি হয় না। সুতরাং এইখানে আসলে কি চালায়, একটা আর একটার পরিপূরক, একটা আর একটার পরিপূরক। এই জন্য মুফাসসিরিন কেন লিখেছেন জিকির দুই প্রকার, একটা জিকিরের নাম জিকরে লেসানি আর একটা জিকিরের নাম জিকরে কলবি। বাংলায় একটা হলো মুখের জিকির আর একটা হলো অন্তরের জিকির। বুঝে থাকতে এবার বলুন জিকির কত প্রকার? একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির। আপনি মুখে তো বলতে লাগলেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুখে ডটলে কিসের জিকির হইল? মুখের জিকির। আর একটা জিকির আছে, এটার নাম অন্তরের জিকির। অন্তরের জিকির কাকে বলে? তফসীরের কিতাবে লেখা আছে প্রতিটি মুহূর্তে আল্লাহর বান্দার স্মরণ লাগবে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্তের প্রত্যেকটা কাজের সময় যেই ব্যক্তি মনে মনে স্মরণ রাখবে আল্লাহ আমাকে দেখতেছে, এই ব্যক্তি চব্বিশটা ঘন্টার ভিতরে এক মুহূর্তের জন্য আল্লাহ বিরোধী কোন কাজ করার সাহস পায় না। এটা হল অন্তরের জিকিরের ঘটন। এবারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি যদি নাও দেখো আল্লাহ মাঝে মধ্যে তোমাকে দেখে না, আল্লাহ সদা সর্বদা আমাকে দেখে। এটার নাম কি জিকির? আমার মনে এই কথা জাগ্রত থাকবে যে আল্লাহ প্রতিটি মুহূর্তে আমাকে দেখতেছে, আমি মুখের দ্বারা কি বলতেছি, অন্তরের দ্বারা কি কল্পনা করতেছি, আমি মনে মনে কি সিদ্ধান্ত নিতেছি, কাজে কর্মে কি বাস্তবায়ন করতেছি, আমার বাইরে কি আছে, আমার ভিতরে কি আছে, আমার মুখে কি আছে, আমার বুকে কি আছে, আল্লাহ সব দেখে সব সময়। এই কথা যদি মনে জাগ্রত থাকে এই ব্যক্তি কোনদিন আল্লাহ বিরুদ্ধ কাজে সাহস করতে পারে না। বুঝে থাকলে বলুন এটা কিসের জিকির? তাহলে জিকির মুখের কোনটা? মুখের জিকিরের দ্বারা কি উপকার হয়? জিকির অন্তরের কোনটা? অন্তরের জিকিরের দ্বারা কি উপকার হয়? এইগুলি এলেম ছাড়া বুঝবে? তাহলে বলুন জিকির পরিপূর্ণ হয় কিসের দ্বারা? এলেমের দ্বারা। আর এলিম মূল্যবান হয় জিকিরের দ্বারা, এলিম মূল্যবান হয় জিকিরের দ্বারা। এর ব্যক্তি জানতে পারলো যে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, কাজে কোন সহজে আমি আল্লাহ বিরোধী কাজ করলো, জানার পরেও আল্লাহ আমাকে দেখতেছেন, বিশ্বাস করার পরেও জানার পরেও সুখায় মুস্কায় মদ খায়, গাঞ্জা খায়, চুরি করে, চাকাচি করে, ছিনতাই করে, হাইজ্যাক করে, জবর দখল করে, খুন খারাপি করে, সন্ত্রাস করে, কেমন মুসলমান এই সমাজে আসে কি নাই? যারা চুরি করে, ডাকাতি করে, যারা খুন খারাপি সন্ত্রাস করে, যারা সুদকুর পুষ্কুর মদকুর গাঞ্জাকুর, এরা কি বিশ্বাস করে না আল্লাহ দেখতেছে? করে না আল্লাহ দেখতেছে? এই কথা জানে নিলে তো বিশ্বাস করে, কিন্তু মানে না, জানে কিন্তু মানে না। কি আছে কি নাই? এলে মাসে বিকির নাই, এলে মাসে বিকির নাই। এলেনটা কাজের না বেকার? এবার বলুন, এলেন কাজে লাগে কিসের দ্বারা? বিকিরের দ্বারা। জিকির সঠিক ভাবে বুঝে আসে কিসের দ্বারা? এলেমের দ্বারা। সুতরাং এলেম ছাড়া জিকির পূর্ণ হয় না, জিকির ছাড়া এলেম পূর্ণ হয় না। এই জন্য এলেম ও জিকির এই দুইটা কথা তবলিগের ছয় কথার কত নম্বর? তিন নম্বর। চার নম্বর? এক নম্বর কলেমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর এলেম ও জিকির, তিন নম্বর এলেম ও জিকির। এবার বুঝতে পারছেন এটা একটা বানাইলো কেন? এই দুইটার একটা আর একটা ছাড়া হয় না, যার মধ্যে চালু নাই তার কাছে মুরিদ হয় আল্লাহ পাওয়ার জন্য। কোরআন হাদিসের এলেম নাই, তার অন্তরে আল্লাহর জিকির জাগ্রত নাই, এমন লোকের কাছে অনেক মুসলমান মরিদ হয় কি হওয়ার জন্য? এলেম ও জিকির একত্র করে দেওয়া হয়েছে এমন লোকের কাছে মরিদ হওয়ার জন্য, না এলেম ও জিকির একসাথে যার মধ্যে আছে তার কাছে মরিদ হওয়ার জন্য? হ্যাঁ, যার এলেম আছে, কোরআন হাদিসের এলেম আছে, আর যার অন্তরে আল্লাহর জিকির জাগ্রত আছে তার কাছে মরিদ হলে অবশ্যই তিনি আমাকে আল্লাহ চিনাইয়া দিবেন, আল্লাহ পড়াইয়া দিবেন, আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। বুঝে থাকলে বলুন মুরিদ হওয়া কার কাছে? যার এলিম নাই, যার অন্তরে আল্লাহর জিকির নাই, যার অন্তরে আল্লাহর জিকির আছে, অন্তরে আল্লাহর জিকির থাকলে কি হয়? উনার কাজে সাহস হয় না, উনার কাজে সাহস থাকে না, উনার কাজে সাহস হয় না। যে মুরিদ কার কাছে হইল তাহলে চিন্তা লাগে মুরিদ হইয়া যায়। এই যে পীরের কাছে আমি মুরিদ হইলাম, ইনি এলেমওয়ালা কিনা যাচাই করে না, এনার অন্তরে আল্লাহর জিকির জাগ্রত কিনা যাচাই করে না। স্মরণ রাখবেন, যার অন্তরে আল্লাহর জিকির জাগ্রত সেই ব্যক্তি গুনার কাজে সাহস আর কোনদিন করতে পারে না। কাজে যেই পীর গুনার কাজে লিপ্ত, এই পীরের অন্তরে আল্লাহর জিকির নাই। আমার মুরিদটিরা কি শিক্ষা দিবে? কথা বুঝেন কিনা পরিষ্কার দেখুন। যেই পীরের এলেম নাই সে কেমনে জানবে মুখের জিকির কিভাবে করতে হয় এবং তার ফলাফল কি? সে কেমনে জানবে অন্তরের জিকির কিভাবে করতে হয় এবং তার ফলাফল কি? এই জন্য এই তবলিগের ছয় কথার তিন নম্বর কথা দুই চালি যায় একটা কথা বানানো হয়েছে, এলেম ও জিকির। এক নম্বর তবলিগের ছয় কথার এক নম্বর কথা হইল কলেমা, দুই নম্বর কথা নামাজ, তিন নম্বর এলেম ও জিকির। যারা বলুন তিন নম্বর এলেম ও জিকিরের প্রথম অংশটা হইল এলেম। কারে কয়? কোরআনের জ্ঞান ছাড়া যত জ্ঞান আছে। এক নম্বর এলেম হইল কোরআনের জ্ঞান, এক নম্বর এলেম হইল কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞানের নাম যদি এলেম হইয়া থাকে, কোরআনের জ্ঞানে শাহরুখ রমাদান আছে কিনা? কোরআনের জ্ঞানে তাদের জন্য পাহাড়ের মধ্যে এই দৌড়া দৌড়ির বিধান চালু থাকবে, এই কথা আছে কিনা? এলেম যদি কোরআনের জ্ঞানের নাম হয়, কোরআনে যদি রোজার কথা থাকে, কোরআনে যদি হজের কথা থাকে, এই কোরআনের জ্ঞানের নাম যদি এলেম হইয়া থাকে, তাহলে ছয় কথার মধ্যে রোজা আছে কি নাই? কিসের ভিতরে? এলেমের ভিতরে। ছয় কথার মধ্যে হজ আছে কি নাই? আছে। কিসের ভিতরে? এই এলেমের ভিতরে। তাহলে যেভাবে কোরআনের ছয় কথার মধ্যে বাহ্যিক ভাবে রোজা দেখা যায় না, হজ দেখা যায় না, পুণ্যেই পাওয়া যায়, তবলিগের ছয় কথার মধ্যেও বাহ্যিক ভাবে আমরা দেখা যায় না, হজ দেখা যায় না, ব্যাখ্যা করলেই পাওয়া যায়। কাজেই কোরআন বুঝে আসলে তবলিগ বুঝে আসবে, কোরআন বুঝে না আসলে তবলিগ বুঝে আসবে। তবলিগ বুঝতে হইলে কোরআন বোঝা দরকার। তবলিগেরও ছয় কথা, কোরআনেরও ছয় কথা। তবলিগের ছয় কথার মধ্যেও বাহ্যিক ভাবে রোজা দেখা যায় না, হজ দেখা যায় না, কোরআনের ছয় কথার মধ্যেও বাহ্যিক ভাবে রোজা দেখা যায় না, হজ দেখা যায় না, কোরআনের ছয় কথা ব্যাখ্যা করলে রোজা আর হজ বের হয়ে আসে। তেমনি ভাবে তবলিগের ছয় কথাও ব্যাখ্যা করলে রোজা আর হজ বের হয়ে আসে। এবার বুঝে থাকতে বলুন, তবলিগের ছয় কথা রোজা ছাড়া না রোজা সহ? তবলিগের ছয় কথা হজ ছাড়া না হজ সহ? হজ সহ। বাহ্যিক ভাবে দেখা যায় না, ব্যাখ্যা করলে বের হয়ে আসে। সুতরাং এই তবলিগ কোরআন বিরোধী তবলিগ নয়, এই তবলিগ কোরআন সম্মত তবলিগ। কোরআন বিরোধী তবলিগ না কোরআন সম্মত তবলিগ? কোরআন বিরোধী তবলিগ নয়, কোরআন সম্মত তবলিগ। কেন তবলিগ যাদের বুঝে আসে না তাদের একটা প্রশ্নের জবাব। দুই নম্বর প্রশ্ন হল, এই বিশ্বজুড়া ছয় কথার তবলিগের ব্যবস্থা চালু করেছেন কে? ইলিয়াস রহমতুল্লাহ। প্রায় একশো বছর আগে, প্রায় একশো বছর আগে। আর মোহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন চোদ্দশো বছর, চোদ্দশো বছর। মোহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার তেরোশো বছর পরে ইলিয়াস দুনিয়াকে আসছেন, আইসা এই তবলিগের ব্যবস্থা চালু হচ্ছে। এই তবলিগ যদি ইসলামী তবলিগ হয়, এই দুনিয়াতে আসার আগে তেরোশো বছর কি দুনিয়াতে তবলিগ ছিল না? সেটা কোন তবলিগ ছিল? প্রশ্ন বুঝলেন কিনা? বুঝলেন নাই? ছয় কথার তবলিগের ব্যবস্থা চালু করেছেন একশো বছর আগে ইলিয়াস রহমতুল্লাহ। আর ইসলামের তবলিগ চোদ্দশো বছর আগে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ চালু করে গেছে। কাজেই এই প্রশ্নের জবাব না বুঝে না জানার কারণে অনেকে বলেন ছয় কথার তবলিগ এটা ইসলামী তবলিগ নয়, এটা ইলিয়াসি তবলিগ। আমি আবারও বলি, যদি কেউ বলেন আমি মনে করবো উনি না বুঝার কারণে, আমি মনে করবো যদি না বুঝার কারণে বলে থাকেন বুঝাইলেই বুঝবে। সত্যই যদি কেউ ঘুমন্ত অবস্থায় থাকে ধাক্কাই নিয়েই থাকবে, কিন্তু ঘুমের ভান খুঁজে থাকলে ঠিক তেমনি ভাবে তবলিগের ছয় কথা যদি কারো বুঝে আসে না বুঝাইলেই বুঝবে, কিন্তু না বুঝার ভান করলে বুঝাইলে কোনো কারণ থাকবে। এই জন্য আমি ধরে নেব এই প্রশ্ন যারা করেন তারা না বুঝেই করে, যে ইসলামী তবলিগ চোদ্দশো বছর আগে মোহাম্মদুর রাসূলুল্লাহ চালু করে গেছেন, আর ছয় কথার তবলিগ একশো বছর আগে ইলিয়াস চালু করেছেন। সুতরাং এটা হল ইলিয়াসি তবলিগ আর ওইটা হল ইসলামী তবলিগ। আমরা ইলিয়াসি তবলিগ মানি না, আমরা ইসলামী তবলিগ মানি। আমি জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করতে চাই, নমাজে কাতার সুদা করা, নমাজে জমাতে কাতার সুদা করা নবীর তরিকা কিনা? আর সন্দেহ আছে? সহি বহারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে। সাহাবায়ে কেরাম বলেন রাসূল আমাদেরকে নমাজে জমাতে কাতার সুদা করার জন্য এত গুরুত্ব দিতেন, আল্লাহ রাসূল বলতেন হয়তো তোমরা কাতার সুদা করবে আর না হয় আল্লাহ তোমাদের অন্তর ভাটা করে দেবে। হয়তো নমাজের কাতার সুদা করো আর না হয় আল্লাহ তোমাদের অন্তর বাহা করে দেবে। অন্তর বাঁকা ফিরে দেওয়া রেখা, আল্লাহর অন্তর বাঁকা ফিরে দেয়, এর জীবনে আর হক কথা বুঝে না। বুঝলেন অন্তর বাঁকা করার অর্থ? আল্লাহর অন্তর বাঁকা ফিরে দেয় সে জীবনে আর হক কথা বুঝে না। এরকম আল্লাহর পক্ষ থেকে অন্তর বাঁকা ফিরে দেওয়া ভালো না কপাল খারাপ? তোমাদের এভাবে কপাল খারাপ হয়ে যাবে যদি নমাজের কাতার সুদা না করো। বলে থাকতে বলুন কাতার সুদা করার কথা রাসূল বলেছেন? সাহাবায়ে কেরাম কাতার সুদা করতেন? এবার শুনেন হাদিস থেকে বলছি, সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম কিভাবে কাতার সুদা করতেন। সাহাবায়ে কেরাম বলেন রাসূলের কাতার সোজা করার এই গুরুত্ব দেওয়ার কারণে আমরা নামাজের কাতারে যারা দাঁড়াইতাম একে অপরের কাঁধে কাঁধ মিলাইয়া পায়ে পা মিলাইয়া দাঁড়াইতাম যেন কাতার সোজা হয়, কাঁধে কাঁধ মিলাইয়া পায়ে পা মিলাইয়া হাদিসে উল্লেখ আছে সাহাবাগণ পরস্পরে কাঁধে কাঁধ মিলাইয়া কাতার সোজা করতেন, পায়ে পা মিলাইয়া কাতার সোজা করতেন। হাদিসে আছে কি নাই? আছে। বুঝে থাকলে বলুন তো সাহাবাগণ নামাজের কাতার সোজা করতেন কেমনে? বর্তমান সমাজের প্রতি হাজার মুসল্লিদের 999 জন মুসল্লি আদি জানেই না, ঠিক আছে? বর্তমান সমাজের প্রতি হাজার মুসল্লিদের 999 জন মুসল্লি হাদিস জানেই না। মসজিদে আসা কেউ আদাত আগে দাঁড়ায়, কেউ আবার পিছিয়ে দাঁড়ায়, কেউ আগে পিছিয়ে দাঁড়ায়, কেউ একটু আগে দাঁড়ায়, কেউ একটু পিছিয়ে দাঁড়ায়। কেন রসুলের নির্দেশে সাহাবাগণ কিভাবে সময়ই মসজিদের ফ্লোরে প্রথম টাইলস ফিট করার সময়ই কাতার সোজা করার জন্য মসজিদে ধাক্কা দেন, 1400 বছর আগে চালু ছিল, 100 বছর আগে চালু হয়েছিল। ইহানের 100 বছরে চালু করা ধাক্কা দেনের যে কথা ওইখানের 100 বছর আগে যেমন 100 বছর আগে ছিল না মসজিদে কাতার সোজা করার ডাক্তার ডাক্তার 100 বছর আগে ছিল না। মসজিদে কাতার সোজা করার ডাক্তার বেলায় তোমাদের যে জবাব রসুলের যুগ থেকে বর্তমানে আমাদের যুগ পর্যন্ত 1400 বছর পর্যন্ত দুনিয়াতে কোরআন হাদিসের শিক্ষা চালু আছে কি না? কোন যুগে বন্ধ ছিল না? সর্ব যুগে চালু আছে। রসুলের যুগে কোরআন হাদিসের শিক্ষা চালু ছিল, সাহাবায়ে কেরামের যুগে কোরআন হাদিসের শিক্ষা চালু ছিল, তাবেঈনের যুগে চালু ছিল, তাবে তাবেঈনের যুগে চালু ছিল, চার মাযহাবের চার ইমামের যুগে চালু ছিল, চার তরিকার চার পীরের যুগে চালু ছিল, সর্ব যুগে কোরআন হাদিসের শিক্ষা চালু ছিল। ছাত্রদের রেজিস্ট্রারে খাতায় নাম দেওয়ার ব্যবস্থা 1400 বছর আগের থেকে চালু ছিল, অনুপস্থিত হলে জরিমানা করার ব্যবস্থাও চালু ছিল, 1 ঘন্টা পরে পরে বেল বাড়ানোর ব্যবস্থাও চালু ছিল, প্রথম ঘন্টায় অমুক বিষয়, দ্বিতীয় এবং ঘন্টায় অমুক বিষয়, তৃতীয় ঘন্টায় তমুক বিষয় ব্যবস্থা চালু ছিল না? 100 বছর দিনে চালু হয়েছে, 1400 বছর ছিল না, 100 বছর দিনে চালু হয়েছে। এটা বেলা বানা কেন? এই প্রশ্নের যে জবাব আত্মা পবিত্রকরণের কথা কোরআনে আল্লাহ বলেছেন, একটু আগে আলোচনা হয়েছে, ছয় কথার এক কথা আত্মা পবিত্রকরণ, আত্মা পবিত্রকরণের কথা আল্লাহ কোরআনে বলেছেন, হাদিস শরীফে রাসূল বলেছেন আত্মা পবিত্রকরণের প্রথম খবর দিয়া থাকেন ছয় তরবির জিকির গ্রহণ। এটা যদি বেদাত্ম হয় ছয় তরবির জিকির করা আত্মা পবিত্র করার জন্য, এইটা যদি বেদাত্ম হয় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মতের দায়িত্ব ভাবনের জন্য, সেটা কেন বেদাত হবে? কথা বলছেন কিনা? সব কথার জবাব আজ থেকে প্রায় দেড় হাজার বছর বলেন আর চোদ্দশো বছর বলেন, এর আগে আল্লাহ রাসূল হাদিসে যে বলে দিয়েছেন, মানসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। হাদিসটা বোঝার জন্য মনে রাখতে হবে, একটা হলো ধর্মের কাজ আর একটা হলো ধর্মের কাজ করার ব্যবস্থা। একই একই মানুষকে মাফিলের মানে একত্র করে তোমার হাদিস শোনাইয়া বুঝাইয়া দাও, এটা কি ধর্মের কাজ? চোদ্দশো বছর যাবৎ দুনিয়াতে চালু না নাই মানুষের একত্রে বসাইয়া আল্লাহ রসুল নসিহত করতেন না করতেন? না করতেন। আর গ্রাম নসিহত করতেন কিনা করতেন? না করতেন। তাই যে ওয়াদের ব্যবস্থা চোদ্দশো বছর যাবৎ চালু ছিল আছে তেমন পর্যন্ত থাকবে। রসুলের কোন কোন মাফিলে মাইকিং করেছিলেন? রসুলের কোন মাফিলে বিদ্যুতের বাতি জ্বালাইছিলেন? রসুলের কোন মাফিলে স্থানীয় না জানাইছিলেন? এইগুলি কি? এটার নাম ওয়াজনাওয়াদের ব্যবস্থা, স্থানীয়ার নাম ওয়াজনাওয়াদের ব্যবস্থা, বিদ্যুতের বাতির নাম ওয়াজনাওয়াদের ব্যবস্থা, বিদ্যুতের পাখার নাম ওয়াজনাওয়াদের ব্যবস্থা, মাইকের নাম ওয়াজনাওয়াদের ব্যবস্থা। এত হল ওয়াজ, এটা হল ধর্মের কাজ। আর মাইকটা ওয়াজ নয়, ধর্মের কাজ নয়, ধর্মের কাজটা আদায় করানের নূতন ব্যবস্থা, নূতন ব্যবস্থা। কাজটা পুরান, ব্যবস্থাটা নূতন, কাজটা পুরান, ব্যবস্থাটা নূতন। এই দুই কথার পার্থক্য বুঝে এবার রসুলের হাদিস বুঝতে পারবেন। আল্লাহ রসুল বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ধর্মের কাজ পুরাতন, যে পালন করার নূতন ব্যবস্থা যদি কেউ বের করে, এই নূতন ব্যবস্থা মতে পুরাতন কাজটা কইরা যত লোকে যত সব পাইব সকলের সমান সব, যে নয়া ব্যবস্থা বের করে দিছে হে এটা হইব। এই মাইকের খরচ চেয়ে দিল, মাইকের কারণে যত লোকে ওয়াজ শুনলো সকলে মিলে যে ঈশ্বর যে মাইকের খরচে সামনে দিল হে এটা হইব ঈশ্বর। মাইকটা ধর্মের কাজ হওয়ার কারণে না ধর্মের কাজের ব্যবস্থা হওয়ার কারণে? কাঁথা মসজিদে যে জাতকা চেটিল এটা ধর্মের কাজ না ধর্মের কাজের ব্যবস্থা? মসজিদে যে জাতকা চেটিল হে এই কাজের কারণে যত মুসল্লি কাঁথার সুদা করলো সকলে মিলে হয় বলে ঈশ্বর, তাদের ব্যবস্থা যে করলো হে একটা হয় বলে পরিণত। ঠিক তেমনি ভাবে ছয় কথার বেতনে সাতত্তর কথা তকলিফ করার ব্যবস্থা যে ইলিয়াসে করলো, এই ব্যবস্থা মতে যত ইহুদি মুসলমান হইল, যত খ্রিস্টান মুসলমান হইল, যত বেইমান মুসলমান হইল, যত বেনামাজি নামাজি হইল, যত বিভক্তকারী ঘটে আসল সকলে মিলে হয় সেই সব একটা ইলিয়াসের আমল নামায় লেখা হবে সেই পরিমাণ সব। অনুপস্থিত যেদিন ছিল ছাত্র সেই দিনের জরিমানা করণের ব্যবস্থা যে চালু করলো, এই সমস্ত নতুন ব্যবস্থা চালু করার কারণে যত ছাত্র সঠিকভাবে কোরআন হাদিস শিখল সকলে মিলে ভাবে সেই সব বেল চিহ্ন দিল যে একা ভাই বের করে নেছ। তাইলে বলে থাকতে এবার বলুন, এই ছয় কথা তকদিক করা মূল কাজ ছিল না মূল কাজ চালু করার ব্যবস্থা? মাহফিলের মাঝে মাইক ঠিক করা ধর্মের মূল কাজ ছিল না মূল কাজ সহজ করার ব্যবস্থা? ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি ওই সাতত্তর কথা দুনিয়াতে চালু করার সহজ ব্যবস্থা করেছেন ছয় কথার তকদিকে ব্যক্ত। এই ওয়াজ যদি মাইট্রিক করার কারণে সেই ওয়াজ না হয়, এই মাদ্রাসা যদি বেল বাগানের কারণে সেই মাদ্রাসা না হয়, এই ওয়াজ যদি মাইট্রিক করার কারণে সেই ওয়াজ না হয়, এই মাদ্রাসা যদি বেল বাগানের কারণে সেই মাদ্রাসা না হয়, তাহলে এই তবলিগ ছয় কথার কারণে সেই তবলিগ হবে না। আর এই মাদ্রাসা যদি বেল বাগানের পরেও সেই মাদ্রাসা হয়, এই ওয়াজ যদি মাইক করার পরেও সেই উপার হয়, তাহলে এই তবলিগ ছয় গতার ব্যবস্থা করার কারণে সেই তবলিগ হয়। কাজেই এই দাওয়াত ও তবলিগের কাজ সারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত এই উম্মতে চালু রাখবে, আর কোন নবী উম্মতে চালু রাখতে পারেনি। এই কারণে আর কোন নবী উম্মতকে আল্লাহ কোরআনে রাষ্ট্র উন্নত বলে আখ্যায়িত করেননি, একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহর উন্নতকে আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ উন্নত বলে আখ্যায়িত করেছেন। যত কারণে এর মধ্যে একটা হলো দাওয়াত ও তবলিগ। তিনি আন্তরিকভাবে খুশি হইলাম। আমি ঈশ্বর কথার বড় প্রথম কথা কোনটা না নবী কলেমার জবাব দিচ্ছেন নবী মুসলমানের কাছে না বেদিন কাফিরের কাছে? মুসলমানের কাছে কলেমার জবাব দেওয়ার দরকার আছে? দরকার নাই। নবী কলেমার জবাব দিচ্ছেন বেদিন কাফিরের কাছে। এই ছয় কথা তবলিগওয়ালারা কলেমার জবাব দেয় নবী মুসলমানের কাছে, কাজেই এই তবলিগ সেই তবলিগ হইল কিভাবে? এবার প্রশ্ন আসছে নিবা লাগে। এখন শুনুন, আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদার, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, ঈমান আনো রাসূলের উপর, ঈমান আনো পরকালের উপর। ডাক দিছেন কারে? ঈমানদারদের ডাক দিয়ে জবাব দিছেন কিসে? ঈমানে। ঈমানদার তো আগের থেকে ঈমানদার, আবার তার এই মানে জবাব দিলেন কেন আল্লাহ? এই যে ভুলটা আল্লাহ কোরআনে করছে, এই ভুলটাই এই তবলিগীরা দাওয়াত ও তবলিগ করে। আল্লাহ ভুল করছে? তাহলে আল্লাহ ভুল করলো না কেন? ঈমানদারের ডাক দিয়া কয় ঈমানানো, ঈমানদারের ডাক দিয়া কয়? আজ পর্যন্ত তো তবলিগীরা বলছে না ও ঈমানদারের দল ঈমানানো, এত ডাই দেখতে না। কিন্তু আল্লাহ কোরআনে পরিষ্কার যাইয়ে কোথায় ইমানদারের দল ঈমানানো? কাজে আল্লাহ ইমানদারের ডাক দিয়া কোন ইমানের দাওয়াত দিল? ইমানদার যেহেতু আগের থেকে ইমানদার, এই কারণে ইমানদার হইয়া ডাক দিল। আগের থেকে ইমানদার হইয়া ডাকলে আবার নতুন ভাবে কোন ইমানের দাওয়াত দিল? এই প্রশ্নের যে জবাব তবলিগীরা মুসলমানের কাছে কলেমার তবলিগ করে গেল, ওই প্রশ্নের মোটামুটি ইমানদার, ইমানের দাওয়াত দিলে কেন পুরাপুরি ইমান আনার? ইমানদার দিয়ে ডাক দিল কেন মোটামুটি ইমানদার? ইমানের দাওয়াত দিলে কেন পুরাপুরি ইমান আনার? উদাহরণকে বলুন, আমাদের দেশে এমন মুসলমান আছে কিনা যারা কলেমা কলেমা ভরে নমাজ করে না? নমাজ করে রোজা রাখে না? রোজা রাখে হজ করে না? হজ করে জাকাত দেয় না? কলেমা নামাজ পূজা হজ জাকাত করলেও সুদের কারবার সারে না, ঘুষের কারবার সারে না, মিথ্যা কথা সারে না, মিথ্যা মামলা করা সারে না, মিথ্যা সাক্ষি দেওয়া সারে না? পরিপূর্ণ ইমানদার ইমানদার নয়, মোটামুটি ইমানদার হওয়ার কারণে আল্লাহ ইমানদার কে এটা দিচ্ছে, আর পুরাপুরি ইমানদার হওয়ার জন্য ইমানের জবাব দিচ্ছে। আল্লাহ যেই কামটা করছে পুরানো তবলিগীরা এই কামটাই করে বর্তমান দুনিয়া। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই তবলিগ পুরানের আলোকে বুঝার তৌফিক দান করুন। আমি আমি আশা করব সরকার সভাপতি সাহেব বলুন আমাদের সবাইকে নিয়ে দোয়া করে দেবনা। إنك أنت الوهاب আল্লাহ মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন। এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করা হলো আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং জীবনে আমল করার পালন করার প্রতিজ্ঞান করুন। আল্লাহ সম্মেলনের উচিলে আমাদের জিন্দেগানকে হেদায়ত করুন, সমস্ত মুমিন মুসলমান মুজ্জেগানকে নাজাত দান করুন, দাওয়াত ও তবলীগের কাজে সহযোগী হয়ে আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাছে রেখাই করার প্রতিজ্ঞান করুন। আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নিয়ে দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ যারা যত রকমের আশা নিয়ে হাত দিয়েছি আমাদের সকলের এক বাসনাকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুর্গার সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।